শরীয়তে নিষিদ্ধ বা শরীয়তে যায় এবং বৈধ নয়, তার কারণ আগুন নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা বৈধ নয়, এতে বিপদের আশঙ্কা থাকে। তাছাড়া লক্ষ লক্ষ টাকা আগুন জেলে কুড়িয়ে দেওয়া হয়, আর এতে অপচয় হয়, অপব্যয় হয়, আর উপকার কিছু হয় না, উল্টে লোককে দীর্ঘ সন্তুষ্ট করা হয় ঘুম ফাটিয়ে। সুতরাং এ খেলা বৈধ নয়, না কোনো পর্বের জন্য, না সর্বরাতের জন্য, আর না কোনো ঈদের জন্য। বিশেষ করে দান করা খুব ভালো বিষয়, আপনি বলবেন যে দান করা খুব ভালো বিষয়, আমার যদি আপনি তো বলি কিন্তু একটু আগে শুনলেন যে কোনো অনির্দিষ্ট ইবাদতকে যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেটা বিদা যায়। দান করা খুব ভালো হয়, সে কোনো দিনে করুন, এই সরকারের দিনে কেন, যে কোনো দিনে আপনি দান করুন আপনার সব হবে, এই দিনে কেন আপনি দান করবেন। আর তাছাড়া মুরদাদের নামে আপনারা নিজেরা নিজেদের উদরপুক্তি করা হয়, হালুয়া খাওয়ার জন্য বলা হয়, অনেক জায়গায় বলে থাকে এই দিনে মা ফাতেমা আল্লাহ নবীকে হালুয়া বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবীর দাম নাম শহীদ হয়েছিল না, আল্লাহ নবী কিছু খেতে পারতেন না, মা ফাতেমা আলী হালুয়া বানিয়ে দিয়েছিলেন, তাই আল্লাহ নবী নরম নরম হালুয়া খেয়েছেন, তাই আমাদেরকে এই দিনে হালুয়া খেতে হয়, হালুয়া বিলি করতে হয়। মাশাআল্লাহ, আল্লাহ নবী কেন হালুয়া খেয়েছিলেন, আল্লাহ নবী কেন হালুয়া খেয়েছেন, দান মোবারক শহীদ হয়েছিল, কেন শহীদ হয়েছিল, জিহাদে তাই না, আর তোমরা জিহাদে না গিয়ে সবাই বসে বসে ধরো হালুয়া বানাতে খাবে তাই না, দানা না থেকে হালুয়া খাবে, আল্লাহ নবী দানা থেকে হালুয়া খেয়েছিলেন, আর তুমি দানা না থেকে হালুয়া খাবে, বড় হালুয়া পুরো পরোটা বলা আসলে স্বার্থ পরোটার ধর্ম, আসলে যেখানে আনন্দ আছে, যেখানে ফুর্তি আছে সেখানে আমরা আছি, আর যেখানে জিহাদ আছে, যেখানে কষ্ট আছে সেখানে আমরা নেই। তাছাড়া আপনারা সবাই জানেন যে উহুদের যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ নবী দাঁড় শহীদ হয়েছিল সেটা কি শাওন মাসে ছিল, শাওন মাসের ক্ষমতা কি ছিল, তা যদি না থাকে তাহলে কোথা থেকে কোথা টেনে নিয়ে এসে শুধু হালুয়া পরোটা খাওয়ার বুদ্ধি বের করে তুমি হালুয়া বানাবে, খাবে, লোককে খাওয়াবে, আনন্দ ফুর্তি করবে, এটা নিশ্চয়ই আজব ধরনের বিধান। চার নম্বর অমূলক ধারণা, কবর জিয়ারত, এরা সাবানের রাত্রে কবর জিয়ারত করে, দলে দলে কবর জিয়ারত, যেমন কবরগুলোকে সাজায়, আলো দিয়ে সাজায়, তেমনি কবর জিয়ারত করে, বলে কি যে আল্লাহ নবী এই রাতে বাবির কবর জিয়ারত করেছেন। তার প্রমাণস্বরূপ হাদিস থেকে বলা হয় মা আয়েশার ভয়ে পালিয়েছিল, আল্লাহর নবী মা আয়েশাকে রেখে কবর জিয়ারতে গেছিলেন, আবার এই সঙ্গে তাদের মহিলারা যায় কবর জিয়ারত, মহিলাদের কবর জিয়ারত করা যায়, মহিলাদের কবর জিয়ারত করা যায়, যদি যায় বলে তো সেই পরিমাণে যায় না, যে পরিমাণে এরা বিয়ে হই হুল্লো ইত্যাদি করে। সুতরাং কবর জিয়ারতে যে ধুম, যে ঘটা, যে হাদিস থেকে বলা হয় সে হাদিস যে তিনি মা আয়েশার ঘর থেকে বাতি অর্থাৎ ওনাকে জানাতে বাপি বলে, জানাতে বাপি বলা ঠিক, জানাতে বাপি বলা ঠিক নয়, বাপি অর্থাৎ বাপি অর্থাৎ গিয়ে জিয়ারত করে যদি দোয়া করেছিলেন মা আয়েশা দেখেছিলেন বলে তার সর্বপ্রথম রাখুন। অথচ যারা হাদিস কোরআনে বা হাদিসের খবর রাখেন তারা জানেন যে এই এই জিয়ারত শুধু সর্বপ্রথমে রাখতে ছিল না, বরং মা আয়েশা বলছেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতেই শেষ অংশে, রাত্রের শেষে তিনি বাকির তেল বের হয়ে যেতেন এবং দোয়া করতেন আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা ফির লি আহলি বাকিয়াতিল বারাকাত। কোনাতে সর্বাতে মা শাকি বলছেন প্রত্যেক সেই রাতে যে রাতে আমার ঘরে পালি করতো আমি দেখতাম আল্লাহ রসুল এখানে কোন দলিল নেই যে সবাই বরাদ্দের খাস কোন বৈশিষ্ট্য আছে, কোন খাস ফজিলত আছে, সুতরাং সবাই বরাদ্দের আসল অর্থ থাকছে না। পাঁচ নম্বর অঙ্গের ধারণা অস্বাভাবিক নামাজ। বলা হচ্ছে সবাই বরাদ্দের যে ভাগ্য লাভের জন্য লোকে একশো রাকাত সালাতুল আলকিয়া নামাজ পড়ে, সালাতুল আলকিয়া প্রত্যেক রাকাতে দশ বার করে সূরা ইখলাস পড়ে, তার দশ একশো কত হলো আলাদা হয়ে গেল, এই জন্য বলে আলকিয়া নামাজ। এই নামাজ পড়া হয়ে আছে, এই নামাজ মন করা বিদা, এই শ্রেণীর নামাজ হয়ে হবে নেই। সবাই বরাদ্দের নামাজ পড়লে এরা বলে কুড়িটা হজের এবং কুড়ি বছর একটানা ইবাদতের সব পাওয়া যায়, কটা কুড়ি খানা হজ, বিশ খানা হজ, আর বিশ বছর একটানা ইবাদতের সব হয়, আর পনেরো তারিখে রোজা রাখলে অগ্রপশ্চাৎ দু বছর রোজা রাখার সব হয়। এসব হল কি মিথ্যা ভোগ এবং জালিয়াতি ফজিলত। ইমাম শরীফ বলে এ নামাজের কোন ভিত্তি নেই, এ নামাজের কোন ভিত্তি নেই, এ রাতে নামাজ আদায় করা হয়েছে, গোসল করতে হয়, আর সে গোসলের সব রয়েছে খেয়ালি সব, এ গোসলের প্রতি ফোঁটা পানি বিনিময়ে সাতশো রাকাত নফল নামাজ পড়ার সব লাভ হয়। কত রাকাত? সাতশো রাকাত। কত ফোঁটা পানি বিনিময়ে আপনি যত গোসল করবেন পানি হাতই থাকে, প্রত্যেক ফোঁটার বিনিময়ে সাতশো রাকাত নফল নামাজ পড়া সব লাভ হবে। নামাজ করি আপনার পকেটে করে যাবে না, বলে দিই হল, মুখে সব বলে দিই হল, এত এত সব লাভ হবে। এরা যে পালা দূর করা হয়, আয়ু বৃদ্ধি করা হয় এবং অপাকুক্ত হওয়ার নিয়মে ছ রাকাত বিরাতে নামাজ পড়তে হয়, পড়ায় সবাই আসেন সহ আরো করা অনেক কিছু দোয়া, এসব কিছু বিদাত মজা করে বিদা বলে একটা বই আছে, সেই বই আপনার দেখতে পারেন, এই সমস্ত বিরাতের কথা এই সমস্ত নামাজ পড়ে সারা রাত নামাজ পড়ে ফজরের আগে ঘুমিয়ে যাওয়া হয়, আর ফজরের আজান যখন হয় আসসালামু আলাইকুম মিনান নাম, তখন আমরা বলি যাও সারা তো নামাজ পড়েই ফেলেছি আর নামাজের দরকার নেই, ফজরের নামাজ পড়ি। আসল নামাজ পড়ি নকল নামাজ দিয়ে সারা রাত কাটাকাটি করলাম, ফরজ নামাজ চলে গেল। আর সাধারণত যে মানুষরা যে লোকেরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না, তারাই বেশি এইসব পর্বে এইসব ইবাদতে এইসব অনুষ্ঠানে বেশি মারামারি করে, এরা এরা ভাবে সবাই কষ্ট লাভ করবো, এভাবে কোদাকুদি করে ছোটাছুটি করে মাতামাতি করে প্রচুর সব লাভ হয়ে যাবে, সারা রাত বছরের জন্য আমাদের ভাগ্যটাকে সুপ্রসন্ন করে নেবো, আল্লাহ তাকে সুন্দর করে লিখিয়ে নেবো, তারপরে সারা বছর প্রতি মানব সমস্যা নেই। কিন্তু আল্লাহ তালা এখন নন, আল্লাহ তালা কেবল এক রাতের আমল দেখে আপনার সারা বছরের ভাগ্যটাকে সুপ্রসন্ন করে দেবেন, এটা হতেই পারে না। আকর্ষণ লাগিয়ে ওই রাত থেকে